আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে একটি পাপের কথা বলবো, যে পাপের ঘটমান চলমান, পাপ যে ঘটছে চলছে অনেক বেশি বর্তমান মোবাইলের যুগে, গ্যালাক্সির যুগে আর ইউটিউবের যুগে সেটা বেশি চলছে। এর আগে এক পাপের কথা বলেছিলাম, সেটা হচ্ছে গীবত। ভালো মন্দ সব লোকেই করে থাকে, ইউটিউবে বলুন আর মোবাইলে বলুন, ঘরেতে বাড়িতে যাই হোক, মসজিদে বলুন আর হারাম শরীফে বলুন, মেয়ে বলুন পুরুষ বলুন, সবাই করছে, তাই না? কিন্তু তা অত অত মানে বেশি ঘটমান না, তার থেকেও কম ঘটমান বটে কিন্তু বহু ঘটমান। সেটা হচ্ছে কি? গান বাজনা। আজ আমি গান বাজনা শোনা হারাম মনে করি, হারাম মনে করা সত্ত্বেও আমি শুনতে বাধ্য হই, অবশ্য তাতে পাপ হবে না, তাই না? যদি আমি চাই না, যেমন একটা লোক বাজারে গেল, বাজারে তো মাশাআল্লাহ চলছে, সেক্ষেত্রে তো কানে আঙুল দিয়ে কতক্ষণ থাকবেন আপনি? অনেক সাহাবী করেছেন এরকম, কানে আঙুল দিয়ে পার হয়েছেন, তো আপনি তো অতটা পারবেন না। যখন আপনি পারবেন না, আপনি সেদিকে ধ্যান দেবেন না, কান দেবেন না, আপনার গোনা হবে না। কিন্তু কি কান দিয়ে শুনলেন যেমনি, তেমনি আপনার মন দিয়ে শুনলেই তখন গোনা হবে। মন যদি যোগ না দেন তাহলে আপনার গোনা হবে না। এই মোবাইল, মোবাইলে কিছু দেখতে গেলেন, অনেকে বলে খবর দেখবো হুজুর, খবর দেখতে গেলেও কি বাজে? হ্যাঁ, ওখানেও মিউজিক আছে। যদি বলে মিউজিক মুট করে দেখবো, তো খবরের সাথে গোবরগুলো কি করে আলাদা করবেন? হ্যাঁ, মহিলা খবর পড়ছে, আবার বেশ মহিলা খবর, বেশ না শাড়ি পরে পড়ে, বেশ ঠিক আছে, তাকাবো না হুজুর, বেশ তাকাও না। কিন্তু মাঝে মাঝে যে অ্যাডগুলো আছে, অ্যাডভার্টাইজগুলো আছে, কত অশ্লীল, কত নোংরা। আর সৌদি আরব অবশ্য কিছুটা কন্ট্রোল আছে, বাকি আমাদের দেশে তো বলতেই হবে না, নানা সভ্যতা ওই ডিশের মাধ্যমে বিষগুলো এসে সর্বনাশ করেছে। আজকে বলবো গান বাজনা সম্পর্কে, মিউজিক বা বাজনা শোনা। প্রথমে মিউজিকের কথা বলি, মুসলিমের জন্য বৈধ নয়, যদি কেউ শোনে তাহলে কাবিরা গোনা। কি গোনা? কাবিরা গোনা। কারণ বাজনা ঝংকার মানুষের মন মাতিয়ে তোলে, মানুষ মনকে একদম মোহিত করে তোলে, মুগ্ধ করে তোলে, বিভোর উদাস করে ফেলে এবং উন্মত্ততায় আন্দোলিত করে। সবচেয়ে শুদ্ধ হাদিসের কিতাব বুখারী শরীফ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। অবশ্যই আমার উম্মতের মধ্যে এমন একটা দল হবে, এমন একটা সম্প্রদায় হবে, যারা ব্যভিচার, রেশম বস্ত্র, পুরুষের জন্য অবশ্য রেশম বস্ত্র, মদ এবং বাদ্যযন্ত্রকে হারাম হওয়া সত্ত্বেও হালাল মনে করবে। হালাল হালাল মনে করবে মানে হারাম বলি তো হালাল মনে করবে। তাহলে এখানে কি কি আছে? রেশম বস্ত্র পুরুষের জন্য হারাম, তাই না? কিন্তু হালাল মনে করবে। ব্যভিচার পুরুষ নারী সবারই জন্য হারাম, কিন্তু হালাল মনে করবে। ব্যভিচার কেমন বেড়েছে বলুন তো? আজকাল তো পালিয়ে বিয়ে করাটা কিছুই না, বলছে আজকাল কোনো ব্যাপারই না, সব সবাই তো প্রেম করে। বলতে যান তার অভিভাবককে, বলতে যান তোমার মেয়ে তো এই করছে, বলছে আজকাল তো সবাই করে, কিছুই না, নাথিং হয়ে গেছে, একদম ব্যভিচার আম হয়ে গেছে। তেমনি রেশম বস্ত্র, মদ, মদটা হালাল না হারাম? হারাম। মদ খেলে কি গোনা হবে? কাবিরা গোনা হবে। তেমনি বাদ্যযন্ত্র, বাদ্যযন্ত্র হারাম কিন্তু তারা মনে করবে হালাল, বিভিন্ন অজুহাতে তারা হালাল মনে করে, কোরআনে কোন জায়গায় লেখা নাই বাজনা হারাম ইত্যাদি বলছি। তো এখানে বুখারী শরীফের একটা হাদিসে বলা হলো যে বাদ্যযন্ত্র হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, সাইয়াকুনু ফি আখিরিজ জামানি খাসফুন ওয়া কযফুন ওয়া মাসখুন ইযা যাহারাতিল মাআজিফ ওয়াল কাইনাত ওয়াস্তাহিল্লাতিল খামর। আমার উম্মতের মাঝে উম্মতকে ধস ধস দিয়ে ধসানো হবে, জমি মাটি ধসিয়ে দেওয়া হবে আর চেহারা বিকৃত করা হবে। এটা কখন জানেন? এটা হবে তখন যখন বাদ্যযন্ত্র খুব বেশি প্রকাশ হবে আর নর্তকী খুব বেড়ে যাবে। নর্তকী বারবার দেখেছেন তো আপনারা, নর্তকী তো কোনো ফিল্ম কোনো এছাড়া নর্তকী ছাড়া হয় না, নর্তকী তো একটা শিল্পই, তাদেরকে আমাদের রাজনৈতিকভাবে নেতারা, তারপরে আমাদের রাষ্ট্র নেতারা থেকে শুরু করে সব তাদেরকে কি করা হয়, পুরস্কার দেওয়া হচ্ছে, তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে। আলেম ওলামাকে পুরস্কৃত করা হয় না, কাদেরকে পুরস্কৃত করা হয়, ওদেরকে, শিল্প হয়ে গেছে। ওয়াস্তুহিল্লাতিল খামর, আর মদকে তারা কি করবে, হারাম হওয়া সত্ত্বেও হালাল মনে করবে, তখন কি হবে, এই অবস্থা হবে। আমার উম্মতের মধ্যে অবশ্যই একটা সম্প্রদায় হবে যারা মদ পান করবে কিন্তু নাম চেঞ্জ করে নাম মদ পান করবে, মদ বলবে না, রুহের খোরাক বা আরো কিছু বলে তারা মদ পান করবে। তাদের মাথার উপরে বাজনা বাজানো হবে, ওয়াল কাইনাত, আর নর্তকীরা নাচ করবে, তাদের যে কোনো অনুষ্ঠান দেখবেন তাদের বাজনা এবং নর্তকী ছাড়া হয় না। আজকাল স্কুল কলেজে সেখানেও বাজনা, সেখানেও মেয়েরা বড় বড় মেয়েদেরকে ধাতিংদেরকে নাচানো হচ্ছে, তারা নাচছে, এটা যেহেতু শিল্প, নাচ শেখার ব্যবস্থা আছে, নাচ শেখার স্কুল সবকিছু আছে। ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ তাদেরকে দিয়ে জমিন ধসিয়ে দেবেন। ওয়াইয়াজআলু মিনহুম কিরাদাতাম ওয়া খানাজির, আর তাদের মধ্য থেকে চেহারা বিকৃতি করে শুয়োর এবং বানরে পরিণত করবেন, তাদেরকে যারা এইসবগুলোকে হালাল মনে করে অথচ তা হারাম। এটা হচ্ছে ইবনে মাজা, ইবনে হিব্বান, তাবারানি, বায়হাকি, সোহাবুল ইমান, সহিহুল জামে হাদিস, আর আগেরটা ছিল বুখারী, আবু দাউদ, তিরমিজি, দারিমি, সহিহুল জামে, নম্বর আছে ওখানে 5466 নম্বর, এখানে হচ্ছে 5454 নম্বর। আর একটা হাদিসে ইন্নাল্লাহ হাররামা আলা উম্মাতিল খামর ওয়াল মাইসির ওয়াল মিজর ওয়াল কুবা ওয়াল কানিন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি আরো বলেছেন অবশ্যই আল্লাহ আমার উম্মতের জন্য মদ হারাম করেছেন, জুয়া, কোরআনে মদ জুয়া একসঙ্গে বলা হয়েছে তাই না, মদ হারাম করেছেন, জুয়া হারাম করেছেন। জুয়া কাকে বলে, জুয়া তো আপনারা জানেন যে দুই পক্ষ বা তিন পক্ষ টাকা দিল, জিতবে কে, এক পক্ষ, তাই না, যে হারবে সে টাকা দিবে, সে হারবে, আর যে জিতল সে সবগুলি গুটিয়ে নিল, এইভাবে জুয়া খেলা হয় বিভিন্ন খেলাতে। ঢোল তবলা হারাম, বিনা জাতীয় বাদ্যযন্ত্র হারাম, ওই যে বিনা জাতীয় দেখেছেন, যত রকমের বাদ্যযন্ত্র মোট কথা সবই ইসলামে হারাম করা হয়েছে। মুসনাদ আহমদের হাদিস, সিলসিলা সহিহা, 1708 নম্বর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাসহাবুল মালাইকাতু রুফকাতান ফিহা জারাস, সেই কাফেলার সঙ্গী হন না, ফেরেশতা সঙ্গী হন না, যেমন বলা হয় যে ফেরেশতা সেই ঘরে ঢোকেন না যে ঘরে কি থাকে, মূর্তি থাকে বা ছবি থাকে, তাই না, তেমনি সেই কাফেলার সঙ্গ দেন না ফেরেশতা যে কাফেলাতে কি থাকে, ঘন্টা বা ঘন্টি থাকে, টুন টুন টুন টুন করে বাজনা বাজে। ওয়াল জারাস মাজামিরু শয়তান, অন্য এক হাদিসে আছে যে ঘন্টি হলো যে টুনটুনি ঘন্টা, এটা হলো শয়তানের বাঁশি, বাজনা বাজানো, ওই যে বাজনা, ঘন্টির বাজনা হচ্ছে শয়তানের বাঁশি। এটা আছে আহমদ সহিহুল জামে 7342 নম্বর। বলাই বাহুল্য, যে কাফেলা অনুষ্ঠান, মিছিল, মিটিং, বিয়ে বা দাওয়াতে মিউজিক থাকে অথবা কোনো বাদ্যযন্ত্র বা রেকর্ডের গান বাজনা থাকে, সেখানে অবস্থায় ফেরিস্তার স্থানে কে থাকে, শয়তান থাকে, শয়তান সেখানে আশ্রয় নেয়। আর যায় কারা, যারা শয়তানকে বাহবা দেয়, মোমেনরা যেতে পারে না, কারণ সেখানে শয়তানের বাসা, যেখানে ফেরেস্তা নেই সেখানে মোমেন নেই, তাই না। আর এমন শয়তানি অনুষ্ঠানে যোগদান করাও মুসলিমের জন্য, মোমিনের জন্য বৈধ নয়। চলেন তাহলে মোবাইলের রিংটন হুজুর, কত রকমের রিংটন আছে, অনেক মিউজিক আছে। আমাদের আগে আমরা শুনেছি যে দাঙ্গা লেগে যেত মসজিদের পাশ দিয়ে, যদি বাজনা বাজিয়ে অমুসলিমরা পার হতো তো আমাদের বাপদাদারা কি করেছে, লড়াই করেছে, মসজিদ দেখতে পাস না, দাঙ্গা লেগে গেছে। আর আজকাল মসজিদের ভিতরে মাশাআল্লাহ কি সুন্দর রিংটন, এমন এমন রিং আছে, এমন এমন বাজনা বেজে উঠছে, মিউজিক বেজে উঠছে, মনে হচ্ছে সুরা পড়া বাদ দিয়ে, নামাজ পড়া বাদ দিয়ে নাচতে লাগি, এমন অবস্থা, মন মোহিত করে দিচ্ছে। কোরআন হচ্ছে আল্লাহ রহমানের কালাম, আর এ হচ্ছে শয়তানের কালাম, মনে হচ্ছে রহমানের কথা ছেড়ে দিয়ে শয়তানের, এমন মানে তার কি সুন্দর সুন্দর বাজনা রিংটনে ফিট করে রেখেছে। যদি বলা হয় হ্যাঁ হুজুর ভুলে গেছেন, ভুলে তো গেছো কিন্তু লাগিয়েছো কেন, এটা চেঞ্জ করো, রিংটন চেঞ্জ করো, যে সাধারণ রিংটং পাখির আছে, তারপরে পানি পড়ার আওয়াজ আছে, তাই না? পানি পড়ার আওয়াজ আছে, তারপরে সাধারণ ঘন্টি আছে, বহু কিছু আছে, মিউজিক ছাড়া বহু কিছু আছে। অনেকে তো আবার ছায়াছবির গান লাগিয়ে রাখে মসজিদে, ছায়াছবির গান শুরু হয়ে যায়। আল্লাহুল মুস্তাহান। এই মোবাইলের ফজিলতে মসজিদের ভিতরেও বাজনা বাজছে, গান হচ্ছে, তাই না? আর দাঙ্গা লাগার কোনো উপায় নেই। কিন্তু যে জিনিসটা আম হয়ে যায় আস্তে আস্তে, বাস খালাস। হ্যাঁ, ইজা কাসুর আল ইমসাস কাল্লাল ইহসাস। মহিলারা যখন বাচ্চাদেরকে স্তন পান করায়, তখন প্রথম প্রথম ইয়ে হয়, কি হয়, একটু কষ্ট লাগে, সুসুই লাগে ইত্যাদি, কিন্তু চুষতে চুষতে যখন এক মানে কমাস পার হয়ে যায়, তখন খালাস, তার অনুভূতিই চলে যায়, তখন আর ওসব হয় না। তো এই রকমই কোন জিনিস প্রথমে এলে, আপনারা দেখেছেন এই মোবাইল এই সৌদি আরবে নিষেধ ছিল না, ছিল না? এই মোবাইল নিষেধ ছিল না, ছিল না? ক্যামেরাওয়ালা, তারপরে যে ডিস, ছাদের উপরে ডিস যেটা বলছি, লুকিয়ে লুকিয়ে আড়াল করে করে লোকে লাগিয়ে ছাতা লাগিয়ে দেখত, মোবাইলও পাওয়া যেত না। তারপরে আস্তে আস্তে এখন কি অবস্থা, এক একটা বাড়িতে কমসে কম হ্যাঁ থাকবে, একটা পুরনো, একটা নতুন, একটা বইয়ের, একটা মেয়ের, একটা ছেলের, একটা ছোট বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা সব মোবাইল নিয়ে খেলা করছে। মানে একটা খেলার বিষয় হয়ে গেছে আজকাল, হচ্ছে ছেলেদেরকে মোবাইল না দিলে যেন ভাতই খাবে না, ভাতই খাবে না। আল্লাহুল মুস্তাহান। তো হয়ে গেছে এই অবস্থা। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আদুফ হারাম ওয়াল মাআজিফ হারাম ওয়াল কুবাতু হারাম ওয়াল মিজমার হারাম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ঢোলক হারাম, বাদ্যযন্ত্র হারাম, তবলা হারাম এবং বাঁশিও হারাম। বাইহাকির হাদিস, বাঁশি তো জানেন কাকে বলে। হযরত হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ঢোলক মুসলিমদের ব্যবহার্য নয়। ঢোলক, এই যে দুমুখী যে ঢোল, হ্যাঁ, হযরত আব্দুল্লাহ বিন মাসুদের সহচরগণ ঢোলক দেখলে ভেঙে ফেলতেন। তো এগুলো সাহাবীজি থেকে প্রমাণিত আছে। বাকি দুফ যাকে বলে, এক মুখো যে ঢোল, সেটা কখন জায়েজ? ঈদে আর বিয়েতে। এক মুখো ঢোল ঈদে আর বিয়েতে কি করা হয়েছে, যে ঢপ ঢপ করে আওয়াজ হয়, যাদের মিঠা আওয়াজ নেই, সুন্দর আওয়াজ নেই, যেমন তবলা ঢোলকে হয়, তবলাও আবার এক মুখো আছে, কিন্তু তবলা জিনিস আলাদা, ঢোল ওই জিনিস চালুনের মতো, ঢোল ও হচ্ছে, দুফ হচ্ছে আলাদা। বেস, বহু জাহেল মনে করে থাকে দাউদ নবী বাঁশি বাজাতেন, দাউদ নবীর বাঁশির সুরে মুগ্ধ হল ত্রিভুবন, বলে না কাদের গান, মাইজ ভান্ডারীদের গান, এদের গান, সুফিদের গান, বলে দাউদ নবীর বাঁশির সুরে মুগ্ধ হল ত্রিভুবন। হাই হাই হাই হাই, নবীকেও বাঁশি বাজায় না, বংশীবাদক বাজিয়ে দিল। এটা কি আসলে কি, এটা মিথ্যা কথা, এটা হচ্ছে মানে নিজের পক্ষে হালাল করার জন্য একটা দলিল। যারা প্রেম করে তারা কি বলে জানেন, আরে প্রেম তো ভালো জিনিস, প্রেম কি খারাপ জিনিস নাকি, প্রেম তো সবাই করে, প্রেম তো দুনিয়ার, হ্যাঁ, আরে প্রেম করেছে ইউসুফ নবী তার প্রেমে জুলেখা বিবি গো, লে আল্লাহুল মুস্তাহান, প্রেম করেছে, এখন নিজেদের সপক্ষে ইউসুফ নবীকে প্রেমিক বানিয়ে দিল, প্রেম করেছে ইউসুফ নবী তার প্রেমে জুলেখা বিবি, তারপরে বলে প্রেমের মরা জলে ভাসে না। আর ভাই কেউ কেউ বলছে, হুজুর টাইটানিক ফিল্মে দেখবেন, আর ভাই আমাকেও ফিল্ম দেখা, টাইটানিক ফিল্মে দেখবেন ওখানেও প্রেমের মরা কিন্তু জলে ডুবছে, কিন্তু ওখানে উদ্দেশ্য আলাদা। আচ্ছা যাই হোক, নবী ইউসুফ নবী কি প্রেম করেছিলেন, প্রেমে পড়েছিলেন কে, জুলেখা। ইউসুফ নবীকে জোর করে তাতে রাজি করানো হচ্ছিল, কিন্তু ইউসুফ নবীকে আল্লাহ বাঁচিয়ে নিয়েছে, নবী বলে কথা, আর তার নামে এত বড় মিথ্যাচার, এত বড় বদনাম, কেন, যাতে করে আমার প্রেমটা কি হয়ে যায়, হালাল, সত্য হয়ে যায়, হালাল হয়ে যায়। তেমনি দাউদ নবীর বাঁশির সুরে মুগ্ধ হল ত্রিভুবন, কোন কিতাবে আছে রে ভাই হারাম বাজনা গান। ওরা দলিল দিয়ে বলে দাউদ নবী বাঁশি বাজাতেন, কিন্তু না, দাউদ নবী বাঁশি বাজানোর ব্যাপারটা আপনারা নিশ্চয়ই জানেন, তিনি নিশ্চয়ই বংশীবাদক ছিলেন না। একজন নবীর উপর এমন কলঙ্ক অপবাদ দেওয়া সাধারণ গোনার কাজ নয়, আপনারা জানেন, আর কেবলমাত্র ধারণা করে কথা বলাও মহাপাপ। আর জাহেলরা বুঝতেই পাচ্ছেন, যারা কিতাবের ক বোঝে না তারা এরকম চ্যালেঞ্জ করে আর বলে, তিনি আসলে দাউদ নবী আলাইহি সালাতু আসসালাম যখন তাওরাত পড়তেন, জবুর পাঠ করতেন, তার কিতাবের নাম কি, জবুর, জবুর পাঠ করতেন, তখন খুব সুন্দর কণ্ঠ ছিল। আমরা কারো গলা ভালো হলে কি বলি, বাঁশির মতো গলা, তাই না? বাবুল ভাই কোরআন পড়ে একবার বাঁশির মতো গলা গো। তাহলে কি বাবুল ভাই বাঁশি বাজান না, কোরআন পড়েন সুন্দর করে? কোরআন পড়তেন তো দাউদ নবীর সুন্দর গলাতে জবুর পাঠ করতেন। আর এই জন্যই হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন এক সাহাবীর জন্য, তোমাকে দাউদ নবী সেই কণ্ঠ মিজমার দেওয়া হয়েছে। দাউদ নবী যেমন মিজমার মানে বাঁশির মতো কণ্ঠ দেওয়া হয়েছে, কিন্তু ওরা মনে করেছে কি যে দাউদ নবী খুদি বাঁশি বাজাতেন। আল্লাহুল মুস্তাহান। শুধু হালাল করার জন্য বা মিউজিককে হালাল করার জন্য, বাঁশিকে হালাল করার জন্য। আর যদি তাই মানলাম যে দাউদ নবীর যুগে বাঁশি হালাল ছিল বা বাঁশি বাজাতেন, নাউজুবিল্লাহ, এরকম বলা ঠিক না। যদি তাই ধরে নি, তাহলে মহানবীর শরীয়তে যা হারাম ঘোষিত, আমাদের শরীয়ত কি বলছে, হারাম, মিজমার হারাম, তাহলে পূর্ববর্তী কোন নবীর আমলে যদি হালাল থাকেও, সেই হালাল দেখে কি আমার নবীর উম্মতের হালাল গণ্য করা জায়েজ হবে? মোটেই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাউতানি মালউনান, দুটো শব্দ হচ্ছে অভিশপ্ত, সাউতু মিজমার ইনদা নিমা, খুশির সময়ে বাঁশির শব্দ, ওয়া সাউতু ওয়াইলিন ইনদা মুসিবা, আর দুঃখের সময়, শোকের সময় হা হুতাশ করে শব্দ করা, ও আমার সর্বনাশ হয়ে গেল গো। আর ওদিকে খুশির সময় কি বাঁশির শব্দ, এই দুটোই হচ্ছে কি অভিশপ্ত। এটা হচ্ছে সহিহুল জামে 3801 সিলসিলা সহিহা 427 নম্বর। এই হলো কিসের ব্যাপার, বাজনার ব্যাপার। তেমনি গান, গান হারাম, মানে এই তো মিউজিক হারাম বলা হলো আমভাবে, কিন্তু গান হারাম আমভাবে বলা যাবে না। কেন না, গানের, গানটা শব্দ একই, কিন্তু গানের কিছু জিনিস আছে যেটা হালাল বলা যায়। তার মানে গান কাকে বলে তাহলে, গান হচ্ছে এমন অশ্লীল জিনিস, অসার জিনিস, যেটা অশ্লীল অথবা অসার কথামালা সুরকুরে গাওয়া হয়, অবান্তর, যৌবন, রমা ও প্রেমের প্রকৃতি বর্ণনা করে যৌন উত্তেজনামূলক গান করা ও শোনা উভয় ইসলামে হারাম ও কাবিরা গোনাহ। যাতে শিরকি ও বিদাতি কথা থাকে, এক হচ্ছে গান, যাতে শিরকি ও বিদাতি কথা থাকে তাও শোনা হারাম। মিউজিক ছাড়া, মিউজিক যদি হয় আর ভালো কথাও যদি হয় তাও হারাম, তাই না? যদি কেউ মিউজিক দিয়ে কোরআনও বাজায়, কোরআন শোনা যাবে না? অনেকে শুনেছি কোরআনের সাথে মিউজিক বাজাচ্ছে, আউযুবিল্লাহ, আল্লাহুল মুস্তাহান। তাহলে শিরিক ও বিদাত যদি তাতে গান গাওয়া হচ্ছে, সঙ্গীত বলে ইসলামী সঙ্গীত গাওয়া হচ্ছে, কিন্তু মিউজিক আছে শোনা যাবে না, আর মিউজিক না থাকলেও শোনা যাবে না। আবার বালার ওপরে বালা, তা যদি নারী কণ্ঠে হয়, আজকাল তো ইউটিউবে মাশাআল্লাহ বক্তৃতাও করছে নারীরা, মহিলাদের এইভাবে ফেতনার কারণ হওয়া উচিত না। আর গান যদি কোনো মহিলা গায়, তার গান শোনা যদিও হালাল হয় গান, কিন্তু তার কণ্ঠে গিয়ে কি হয়ে যায়, হালালটা হারামে পরিণত হয়। তার উপরেও বালা, যদি বাঁশি ও বাজনা মিশ্রিত হয়, মাত্রার উপরে হিসাব এবং গোনার এটা বেড়ে যায়। তো মোট কথা আজকে এই পর্যন্ত থাক, তারপরে আমরা আগামী দর্শে দেখব ওদের জবাব, যে যারা চ্যালেঞ্জ করে বলেছে কোন কিতাবে আছে রে ভাই হারাম বাজনা গান, আমরা একবার দেখব কোন কোন কিতাবে হারাম বাজনা। আজ তো কিছু শুনলেন মিউজিকের কথা, কালকেও আমরা গানের কথা শুনব, আর জানব যে কোন কিতাবে আছে রে ভাই হারাম বাজনা গান। তারপরে এই ঘটমান বললাম যে গান বাজনা অধিকাংশ মানুষ টিভিতে এই ঘরে গিয়েই রিমোট চালিয়ে দিলাম, আর তাতে কি চাঁদ সঙ্গে সঙ্গে গান বাজনা শুরু হয়ে গেল। কেউ খবর দেখছেন, খবরের সাথেও মিউজিক, চ্যানেলে খবর দেখেন, খবর পড়ছে আর মিউজিক বাজছে, আজই বললা। কারণ ইসলাম মুসলিম দেশেও ইসলাম একদম কদর হারা হয়ে গেছে। তো এই জন্যই ইনশাআল্লাহ আগামীতে আমরা দেখব, এর দলিল দেখব কোন কিতাবে আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আর সেই দিন পর্যন্ত ধৈর্য রাখুন, আসুন ইনশাআল্লাহ দর্শে। আল্লাহ আল্লাহ আমাদের আপনাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।